بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ليس من عمل يقرب من الجنة إلا قد أمرتكم به، ولا من عمل يقرب إلى النار إلا وقد نهيتكم عنه، فلا يستبطئن أحد منكم رزقه، فإن جبريل ألقى في روعي. أن أحدا منكم لن يخرج من الدنيا حتى يستكمل رزقه، فاتقوا الله أيها الناس وأجملوا في الطلب، فإن استبطأ أحد منكم رزقه فلا يمكثه بمعصية الله، فإن الله لا ينال فضله بمعصيته. رواه الحاكم. عبد الله بن مسعود رضي الله عنه يقول: الله رسول صلى الله عليه وسلم قال: এমন কোন আমল নাই যে আমলটি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর আমি তোমাদেরকে তা করতে বলিনি। আশা করি স্পষ্ট হয়েছে। মানে এমন কোন আমল নেই যে আমল মানুষকে জান্নাতের নিকটবর্তী করবে, আর আমি ওই আমল করার জন্য তোমাদেরকে নির্দেশ দেইনি। তার মানে কি, যেসব আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই সব আমল সম্পর্কে আমি তোমাদেরকে করার নির্দেশ দিয়েছি। তাহলে মূল আমলগুলি সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এইসব আমল করলে তুমি জান্নাত পাবে। তাহলে জান্নাতে যাওয়ার আমল সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ولا من عمل يقرب الى النار الا وقد نهيتكم عنه، যে আমল তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সে আমল থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি, সে আমল করতে আমি তোমাদেরকে নিষেধ করেছি। যে কোনো আমল জাহান্নামে চলে যাবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এ আমল সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করেছি, তোমাদেরকে আমল করতে নিষেধ করেছি। আলহামদুলিল্লাহ, এর দ্বারা বোঝা গেল হালাল স্পষ্ট আর কি হারাম সবাই জানে। অনেক মশলা আছে, আপনাকে জিজ্ঞেস করতে হবে কোনটা হালাল কোনটা হারাম, আপনি বুঝেন তবুও এসে জিজ্ঞেস করুন। আচ্ছা না, এই যে বুঝে, হ্যাঁ যদি না বুঝে এরকম হয় জানেন তো কি কি করা যায়। আর না হয় স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালাল বাইন ওয়াল হারাম বাইন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। এরপরে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: ফালা ইয়াসতাবতিআন আহাদুম মিনকুম রিযকাহু, কেউ যেন তার রিজিককে দূরে মনে না করে, দূরে মনে না করে মানে কেউ যেন মনে না আমার রিজিকটা দেরিতে আসছে অথবা আসবে না এরকম যেন মনে না করে। কারণ فإن جبريل ألقى في روعي أن أحدا منكم لن يخرج من الدنيا حتى يستكمل الرزق، কারণ জিবরিল আলাইহিস সালাম আমার নফসে আমার রূহে একথা ঢেলেছেন যে তোমাদের কেউ দুনিয়া থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত সে তার রেজাল্ট পুরা করবে না। রেজাল্ট পুরা না হওয়া পর্যন্ত আপনি মরবেন। আর আমরা সবাই আরো কিছুদিন বাঁচি, সে তিন সালাম আল্লাহ রসুল সাহেব কি বলেছেন, আমার উন্নতি মা বিনা সে তিন লাশে দিবি, আমার উন্নতির বয়স 60-70 বছর, আকাল লহু মান ইয়াজুজু যালিকা, এই সংখ্যা যারা পার হয় তাদের সংখ্যা কম। কিন্তু যত বয়স বাড়ে তত বোধ হয় দুনিয়ার প্রতি লোভ বাড়ে, লোভ কমে না। ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া ফুরুস ইয়া ফুরুস, কিন্তু আপনি ফুরুস কতটুকু পাবেন এই জন্য মনকে কন্ট্রোলে কন্ট্রোলে রাখা দরকার, আমাকে আপনাদেরকে দুনিয়ার লোভ কমানো উচিত। কিছু মানুষ ধনী কিন্তু জাকাত খায়, ধনী আরেকজনকে তাকিয়ে থাকে সেই জন্য দেখ এর চেয়ে বড় গরিব আর কি, দেখে আল্লাহ পাক ধন দিয়েছেন কিন্তু সে গরিব, ঠিক না? এরকম হয়েছে জীবনে একবার হজ ফরজ, জীবনে একবার হজ করতে কয়ে যাবি আল্লাহকে, তবুও বাহানা হজের সময় আসলে না পয়সা নেই আর না অন্যের কাছে গিয়ে মাগে, এই সৌদিতে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশ তো অনেক দূর সৌদি না, জীবনে একবার হজ ফরজ। জাকাত ফরজ হলে বিভিন্ন বাহানা করে জাকাতটা কিরকম দিব, কোন রকম ফাঁক পেটে বাদ দিয়ে গেলে বাদ দিয়ে দিলে ভালো, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার মন দেখছে, তোমার মন অনুযায়ী তুমি জাকাত দিলেও তোমার মন অনুযায়ী ফেসলা হবে, হয়তো কেউ কেউ ঠেকায় পড়ে দে আল্লাহকে ঠেকায় পড়ে আল্লাহ আল্লাহ কি তোমার তোমার দিকে মহতাজ তোমার মুখে ফিরতে নাকি আপনার ঠেকায় পড়ে দিল। ইসলামের পাঁচ ভিত্তির একটি জাকাত, জাকাত তুমি দিবে তোমার নিজের সম্পত্তি পাক করার জন্য, তুমি আর উদয় ঠেকাব কি করবো কি না হাই দে ফতোয়া করতে হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিব্রিল আলাইহিস সালাম তার আত্মায় এখন তার ডেলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে যে তোমাদের কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত সে তার রিজিক পুরা করবে না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মারা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের রিজিক শেষ না হবে, এই যে পানি যতটুকু আমি খেয়েছি এই বুতলের এইটাও লিখা, বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করুন আল্লাহর ব্যাপারে অনুমান চলে না, আল্লাহ সৃষ্টি করতেন তার ব্যাপারে অনুমান চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পৃথিবীতে উপস্থিত হয়ে কত কোটি কোটি মানুষ জানি, সবার মনের সংবাদ আল্লাহ জানে, জানে কিনা? এখানে আমরা কয়জন আছি আমার মনের সংবাদ আপনি জানেন? এই জায়গায় কয়জন কেউ বলতে পারে? যত বড়ই বিদ্যান এক আপনার কাছেও সলাপ করছে একসাথে বস, তোমার মনে কি আছে ও জানে? আল্লাহ, তাহলে সৃষ্টির সাথে ষষ্ঠার তুলনা হয়? ষষ্ঠার সাথে সৃষ্টির তুলনা হয়? ষষ্ঠা ষষ্ঠা। এবারে রব্বুল আলামিন আল্লাহর আরশে আছেন কিভাবে আছেন এটা কি তুলনা করলে হবে? কিন্তু বিশ্বাস করতে হবে কোরআন এবং সুন্নায় যেভাবে আছে ওইভাবে, যে আল্লাহ কোথায় আছেন বিশ্বাস করবো, এরকম মরণা দেবে আল্লাহ কেন থাকতে নেই, আকিদা ঠিক আছে? তো ওই কিছু লোক আছে হক স্পষ্ট করার পরেও মানে স্পষ্ট হওয়ার পরেও হক বুঝে না, যা যাদের কাছে হক স্পষ্ট হয়নি ওদের ব্যাপার আলাদা, যার কাছে হক স্পষ্ট তবুও বলে না না কি বলেন আমাদের বৎসর পর বৎসর এই ক্লাসে আসছে কোনো কোনো ব্যক্তি সম্পর্কে আমি জানি ওই লাস্টে ওইটি আছে কিনা খবরদার, এরকম আসবি গোষ্ঠীর টান মনের টান রাখে অহমিকা রাখল না, কারণ আসবি হয়তো জাহিলি গুরু, বুঝতে পারছেন? আসাবিয়া গোষ্ঠী যা বলেছে, আমার দল যা বলেছে, আমার কোন প্রতিষ্ঠান যা বলেছে, আপনার একই প্রতিষ্ঠান হবে। কোন প্রতিষ্ঠান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন প্রতিষ্ঠান আপনার চলবে না। বলো না আমার দল এটা হবে, বলো দল না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো সৃষ্টি তুলনা হয় না স্রষ্টার সাথে, রব্বুল আলামিন আর স্বাধীন আছে, আল্লাহ কিরকম কোন তুলনা হয়? আল্লাহ একসাথে এতটুকু সংবাদ, মনে সংবাদ আল্লাহ জানেন, শুধু এটাই যথেষ্ট। বাকি আপনি দেখেন আমরা যত কথা বলি সব আল্লাহ শুনতে পায়, ঠিক আছে, সবই আল্লাহ শুনে। সারা দুনিয়ার সৃষ্টি কে কি করছে না করছে সব আল্লাহ দেখছে, আর সব তাদের মনের কথা জানে, সব তাদের সবকিছু যা কিছু বলছে তাদের মুখ থেকে বের হচ্ছে সব আল্লাহ শুনে। একই মুহূর্তে তো আল্লাহর সাথে কারো তুলনা হয় না। আল্লাহ আল্লাহ, এবারে কোরআন সুন্নায় এসেছে আল্লাহ পাক আরশে আযীমে আসছেন আছেন, তো আপনি কেন বলবেন ভিন্ন ভিন্ন? আরেকটা জিনিস, আল্লাহ পাক শেষ রাতে প্রথম আকাশে অবতরণ করেন, তো তুলনা চলে? আল্লাহ কিরকম, কেউ কেউ প্রশ্ন করে আমাকে, একই সাথে আল্লাহ পাক কিরকম বাংলাদেশেও থাকবেন, ইন্ডিয়া থাকবেন, অমুক জায়গায় থাকবে, আর বিভিন্ন জায়গায় জায়গায় বলেন, তো আল্লাহর সাথে একটা তুলনা দেওয়া হলো না? এই চিন্তা করাই তো চিন্তা, এইরকম চিন্তা করাই গলত। যে একটি যেমন শেষ রাতে আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন, তা আমরা কখনো দেখি সৌদিতে যে সময় শেষ রাত হয় ওই সময় বাংলাদেশ সকাল, ঠিক কিনা? তো কিরকম হয়, বাংলাদেশ আরো আগে শেষ রাত হয়, অমুক রাষ্ট্রে আরো আগে হয়, অমুক রাষ্ট্রে আরো আগে হয়, তো বলেন তো এগুলো সৃষ্টির সাথে তুলনা দেওয়া হলো কিনা? খবরদার, এই চিন্তাই করতে নাই যে আল্লাহ পাক প্রথম আকাশে কিরকম উত্তরণ, চিন্তাই নাই। আপনার কাজ হচ্ছে শেষ রাত হয়েছে আপনি আপনার রবকে ডাকেন, সুবহানাল্লাহ, স্পষ্ট কিনা? জি, লা ইলাহা ইল্লাল্লাহ, কিরকম চিন্তা করেন, তাফকির, চিন্তা কিরকম শেষ রাতে একটা কথা হলো। তো এই জন্যই গুমরাহ গুমরাহ হয়, আর আল্লাহর মতো কেউ নেই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তুমি কত বড় বিদ্যা, আমার মনে সংবাদ দেন না, এক তোমার কাছে বসে আছে, বলো তো আমার মনে সংবাদ কি? ওই মাঝে মধ্যে আছে যে একটা ভণ্ড, ভণ্ড আছে না, আপনি গেলেন তার কাছে ভণ্ড পীর, আর কি বলতেই ভণ্ড মনে করি, এগুলো কোনো মনে নেই। হাই রে হ্যাঁ, মাদ্রাসায় যখন কত পপিরকে দেখেছি গলত কাজ যাদেরকে আহলে হক হয়, এগুলো তো আমার বলার কিছু নেই, কিন্তু আমি ভুল জানি কত গলত কাজ, অশালীন কাজ, গলত এইসব পীরে রাখতে থাকে। তাই হক পীর, হক পীরদেরকে আমি দেখেছি যাদেরকে হক পীর বলা হয়, আর না হক পীরের কথা আর কি বলবে, বুঝতে পারছি? যারা বলে হক পীর তাদেরই অবস্থা, তো না হক পীরের কথা কি বলবে? আপনি গেলেন আপনার পীরের কাছে, হ্যাঁ ঠিক মেয়ে জন্য এসেছে বলে দিয়েছে, আর তোমার ওইটা লেগে গেছে, হ্যাঁ আপনি কিরকম মনে করলেন আমি এরকম স্ত্রীর জন্য লেগে গেছি, এখন তো তার উপর বিশ্বাস, এরকম হয় না? আর কোনো কোনো সময় আছে উল্টা, গেল ওই যে কোন কোন বর্ণ দেখবেন এইরকম হয়েছে রেখা দিয়ে দেখা দেখা রেখা, আপনার দুই বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে পাঁচটা, বলে আমি তো একটাই বিয়ে করিনি, পাবেন থেকে বিয়ে পাঁচটা বিয়ে আমার করিনি, এরকম হয় কিনা? ও দেখেছে এরকম রেখা, এই রেখা যদি লম্বা হয় তাহলে আমি বিয়ে, হ্যাঁ দা হিনা আরেকটা লম্বা তো আরেক বিয়ে, বুঝতে পারছেন? একটা হয়ে গেছে ফুল, বুঝতে পারছেন? আসুন একটা হয়ে গেছে আর একটা বাকি আছে, তো এদের কাছে যাওয়া যায় না, রাস্তায় বসে আছে টিয়া পাখি নিয়ে, মনে করো টিয়া পাখি আসেন বেশ কিছু রাখলাম তো 5 টাকা, 5 টাকা এসে বলে নেই ভবিষ্যৎ খবরদার, দেশে গেলে এইসব ভণ্ডামি ছাড়ো, বেজাতি দল ছাড়ো, বেজাতি। আমাকে প্রশ্ন করা হয় অমুক বড় সম্মেলন, আমি বলি সম্মেলন সম্পর্কে আমি কি বলবো, সম্মেলন তো তুমি দেখো, তাদের মূল গঠনতন্ত্র দেখো, তাদের কাজকর্ম দেখো, তারপর তুমি দেখো সম্মেলন। সম্মেলন তো সবাই করে, সবাই করে কিনা? আমাদের এটা তো সম্মেলন, ওদের তো সম্মেলন, শুধু বড় দল হয়ে গেলে হয়। ওই যে ইন্ডিয়ায় তারা গঙ্গা নদীতে গিয়ে স্নান করে কিনা? পবিত্র স্নান। এই স্নানের দিন কত লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, ঠিক না? ওটি জানেন, ওই তো এলাহাবাদের কাছে আমার ছাত্র একটা ছিল, বলে আমার বাড়ির কাছে, বুঝতে পারছি? তাহলে লক্ষ মানুষ, আপনি বলবেন হ্যাঁ এত জনসংখ্যা, বাবা রে বাবা, ওদের ওরা যদি জাহান নামে যায় তো আমি চলে যাবো, এটা একটা কথা বলা। পৃথিবীতে প্রথম নম্বর মুসলিমদের সংখ্যা বেশি না কাফেরদের সংখ্যা বেশি? আপনারা এটা জানেন, যদি 750 কোটি মানুষ হয়তো 150 কোটি মুসলিম, বাকি কই? তো আপনি কি বলবেন? আচ্ছা 150 কোটি মুসলমানদের মধ্যে কত মুসলমান আপনি দেখেন, কয়জন ঠিক আছে, কত মুসলিম দেওয়ানবাগি আর দেওয়ানবাগি? দেওয়ানবাগির দেওয়ানবাগির অনুসারী ও বাংলাদেশে কম না, অনেক কবর পূজারি, সরাসরি কবর পূজা, কবরে গিয়ে সেজদা করে, একটা দুইটা কবরে গিয়ে অনেকে আছে। এইসব আপনাদের যা অনেকে যারা বলে হকপি, কবরে গিয়ে কবর থেকে ফয়েজ হাসিল করে, কোনো দিন পাবেন না যে কবর থেকে ফয়েজ হাসিল করবে, বুঝছেন? কবরে গিয়ে মোরাকাবায় বসে এরকম কিছু পেয়ে যাচ্ছে, কি পেয়েছে? কবর থেকে পেয়ে যায় কোনের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার পীরের কবরে গিয়ে 4 জন হয়ে আসন আসন করে বসে মোরাকাবা করতে হবে, কোনের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নামে বলেন, বুঝতে পারছেন? পীরের কবরে গিয়ে আসন করে বসে মোরাকাবা, কবরের কাছে মাদ্রাসা ছিল, মাদ্রাসার ছাত্ররা এসে তাকে জিজ্ঞেস করত ফার্সি ভাষায়, ফার্সি ভাষায় ফার্সি বলতো, তারা এই শব্দের অর্থ কি? তিনি মোরাকাবা ধ্যানে আছেন, উত্তর দিতেন না। তো ছাত্র বলতো তার মানে এটা, যদি ঠিক হতো বলতেন ঠিক, আর যদি অঠিক হতো তাহলে এরকম না করতেন, কিন্তু মুখ দিয়ে বলতেন না, আস্তাগফিরুল্লাহ। বড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, বড় স্কুলের আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েত দিন, আমিন, গুজর তৌফিক দিন, আমিন। আল্লাহ পাক আপনাকে গুজর তৌফিক দিয়েছে, এতদিন যাবৎ আসছেন, ভিজা ইমানদার কেন, অলস হবেন কেন, নিরলস হওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ, জাহান্নামের পথ পরিত্যাগ করুন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, আর প্রতি গোমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। ইয়া আল্লাহ তুমি আমাদের হেফাজত, আমিন। বুঝতে পারছেন? ঘুমাবেন না, কিন্তু যাদের ঘুম আসে ওই বোঝায় মনে হয় ভালো লাগছে না তো ঘুমাচ্ছি, হ্যাঁ আমার ঘুমার সময় ঘুমাবার সময় নাই। আচ্ছা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা সম্পর্কে যদি কিছু না বলি, শুধু নিজে খালে কেদা কেদা ওই কি বড় দল আছে না একটা, শুধু বস লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা রাযিকা ইল্লাল্লাহ ওগুলো নিয়ে বসে আছে। হ্যাঁ, আর কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রাজিক নাই, এটা ইবাদতের ক্ষেত্রে কথা বলে না তারা, খুব কম। আসল জিনিস হয়েছে ইবাদত, আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি ইবাদতকে নিবেদন করা হয় তাহলে এটা কি হবে? দোয়া ইবাদত, যদি দোয়া আল্লাহর কাছে না করে আপনি গেলেন কোনো কবরে, কবরে গিয়ে যদি কবরস্থ ব্যক্তিকে সরাসরি কবরবাসী আপনাকে দেও, তা শিরিক হচ্ছে না? অনেকে আছে যারা নিজেদেরকে পীর মনে করে, মদিনায় এসে তারা বলে আস্তাগফিরুল্লাহ আলাযীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সরাসরি চাইবে, কবরে এসে নবীর কাছে সরাসরি চাইবে, আছে কি না? গিলা বলছে মদিনায় এসে আল্লাহর কাছে চাইবে না, এটা বেয়াদবি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক, চাই নবী হন চাই রসুল হন চাই যাই হন না কেন, চাইবে একমাত্র আল্লাহর কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈনিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে। তা কে বলেছে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহায্য চাইবে আল্লাহর কাছে, সাহায্য চাইবে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ভাই রামা, এই আকীদা হচ্ছে আসল জিনিস। প্রত্যেক কাজ যে কোনো আমল করবেন ইসলাম কবুল করেছেন, আগে দেখেন আকীদা কি আছে। যদি আপনার আমল আকীদা ঠিক না থাকে আমল নষ্ট, তো দুনিয়া কামাই করি কিন্তু দুনিয়াকে আসল লক্ষ্য বস্তু যেন না হয়, কারণ আমাদের আসল লক্ষ্য হচ্ছে কোনটা? আখিরাত। মজুদ কোন সময় কার কি হবে আমরা নিজেরা দেখেছি, তো ওই আফলুস ইয়া আফলুস, ইয়া টাকা ইয়া টাকা, আবার আরেকজনের মাল আত্মসাৎ করা, চুরি করা, আমানতের খেয়াল করা, বুঝতে পারছেন? হাসবুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যে যা লিখেছেন আপনি আপনি পাবেন হাদিসে, ঠিক না? কারণ আমাদের মধ্যে থেকে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত সে তার রেজাল্ট পুরা করবে না, তো আমি কেন অন্য পথে যাব? আমার কাজ হচ্ছে আমি হালাল রেজাল্ট অন্বেষণ করবো, এটা হলো আমার কাজ, আমি অন্য পথে যাবো না, বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাকুল্লাহ আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফি ত্বালাবি, সুন্দরভাবে তোমরা রেজাল্টের অনুসন্ধান করো, রেজাল্টের অনুসন্ধান নিয়মতান্ত্রিক করো। এরপর ফাইন ইসতাত্তা আহাদুম মিনকুম রিজকাহু ফালা ইয়াতলুবু বিমাসিয়াতিল্লাহ, কেউ যদি দেখে আমার রিজিক যেমন আসছে না, তো এই অবস্থায় আল্লাহর নাফরমানি করে যেন সে রিজিকের অনুসন্ধান না করে। তো অনেকে বলে থাকে যদি হারাম না কামায় তাহলে ধনী হয় না, বলে কিনা মানুষ? আর এটা বাস্তবে দেখা যায়, বড় বড় ধনী যতটা সব সুদ কুরানের ঘুষ কুরানের সব দান করত বেশিরভাগ। এই জন্য কিন্তু এটা নয়, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ ভালো কামাই করছে হালাল পদ্ধতি, আছে কিনা? খবরদার, কেসে আছেন অথবা বড় কুষ্টে আছেন, এদিক সেদিক করবেন না। দোষী আলহীন আলহাবি খামসিন এখানে লাখ করবেন না, কারণ আল্লাহ নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি মনে করো তোমার রিজিক আসতে বিলম্ব হচ্ছে তো তুমি আল্লাহর নাফরমানি করে রিজিক অনুসন্ধান করো না, কারণ ফাইন্না আল্লাহ লা ইউনালু ফাদলুহু বিমাসিয়াতিহি, কারণ আল্লাহর ফজল আল্লাহর দয়া মানুষ পায় না আল্লাহর নাফরমানির মাধ্যমে, আর যদি এটা রহমানির মাধ্যমে পায় দুনিয়া তাহলে হালাল তরিকায় পেল, তো ওর ঠিকানা কি হবে? জাহান্নাম। যেভাবে অন্যান্য হাদিসে এসেছে, তাই আমরা রিজিকের অনুসন্ধান করব হালাল পদ্ধতিতে, আর চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কবরের কাছে যাবো না, পীর বাবাকে ডাকবো না, অমুককে ডাকবো না, তমুককে ডাকবো না, আমি চেষ্টা করব রিজিকের মালিক আমার আল্লাহ, আমি চেষ্টা করবো আর আল্লাহর কাছে দোয়া করবো। বাবা তো নাই, কেউ কেউ নিয়ে আসে বাংলাদেশ থেকে তাবিজ, ওই বাংলাদেশ থেকে তাবিজ নিয়ে আসে, বলে দোকানে বড় কথা হচ্ছে না তাবিজ নিয়ে যেতে হবে, ও বাংলাদেশ থেকে নিয়ে আসছে। হ্যাঁ না, আস্তাগফিরুল্লাহ আযীম। তো এদের পর্যন্ত হক পৌঁছানো উচিত, দাওয়াত পৌঁছানো উচিত। শুধু আপনি শুনলে হবে না, আর একটু উৎসাহ উদ্দীপনা বাড়াবেন, দুর্বল হবে না, অলসতা নেই। অলসতা মুনাফিকের গুণ, অলসতা ভালো লোকের গুণ না, অলসতা মুনাফিকের গুণ। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসার, হে আল্লাহ আমি তোমার কাছে অপারগতা থেকে আশ্রয় চাই, অলসতা থেকে আশ্রয় চাই। বুঝলেন, অলসতা খারাপ গুণ। মুনাফিকরা সালাত করলে অলস, দুনিয়ার কামাইয়ে নিরলস, আর সালাত আদায় করতে অলস, অর্থাৎ আল্লাহর বিধিবিধান পালন করতে অলস। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়াইযা ক্বামু ইলা সালাহ ক্বামু কুসালা। তো যার মধ্যে এই গুণ আছে, দুনিয়ার কামাই করতে নিরলস সবার আগে, আর সালাত করতে অল্লাহ মুশকিল আছে কিনা, সেন্টারে আসতে মুশকিল, দিনের দিকির দিন শিখবে মুশকিল, আল্লাহর কালাম পড়বে মুশকিল, দুনিয়ার কামাই 10 কিলোমিটার দূর হয়ে যাবে, যায় কিনা 20 কিলোমিটার দূর হয়ে যাবে, 100 কিলোমিটার দূর হয়ে যাবে দুনিয়ার কামাই। আর নিজের যে আমলটা নিজের সাথে যাবে, নিজের আমল নিজের কাজ যেটা, ওইটাকে তাহলে বুঝা গেল ইয়ারহামুকাল্লাহ। আমাদের সবার আমলের মধ্যে ইমানের মধ্যে ত্রুটি আছে, যদি ইমান যদি মজবুত হতো তাহলে আমরা এরকম করতাম না, নিজের যে কাজ ওইটা আগে করতাম। আমি যাই কামাই করি, আমি যখন মারা যাব ওই পয়সা আমার সাথে যাবে না, সম্পত্তি যাবে না, কোটি টাকা যাবে না, বিল্ডিং যাবে না, ওইটা বস উপস্থিত সময় হ্যাঁ কি কি আছে পরে যখন মত সব রেখে তুমি চলে গেছো, তাই আখরাতকে স্মরণ করুন, আল্লাহ আমাদের তৌফিক দিন। এইগুলো এক হাদিস, আপনারা হাদিস ঠিক বুঝলেন, শুধু এমনি ভাষণ বললে হয় না, একটু ব্যাখ্যা না করলে বুঝে আসে না। এরপরে যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসের গত দর্শে আমি বলেছি। আচ্ছা, এরপরে হাদিসটি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, قام النبي صلى الله عليه وسلم فدعا الناس فقال هلموا إلي فأقبلوا إليه فجلسوا فقال هذا رسول رب العالمين جبريل عليه السلام نفث في روعي أنه لن تموت أو لا تموت نفس حتى تستكمل رزقها وإن أبقى عليها فاتقوا الله وإأجر حديثي ده أجي حديث جيدة في قرنا كل شن عبد الله بن مسعود إيه حديث قرنا كل شن حذيفة رضي الله عنه بس اكتب بس كم فرمه মরণা করেছেন বলেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে বললেন, লোকজন আমাদেরকে ডাকালেন বা ডাকলেন, বললেন তোমরা সবাই আমার কাছে আসো। আমরা আসলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হচ্ছেন রব্বুল আলামিনের রাসূল জিব্রিল আলাইহিস সালাম, তিনি আমার আত্মায় জ্ঞান ঢেলেছেন যে কোনো ব্যক্তি কোনো প্রাণী যতক্ষণ পর্যন্ত সে তার রিজিক পরিপূর্ণ করবে না ততক্ষণ পর্যন্ত সে মারা যাবে না। সুবহানাল্লাহ, যদিও বাহ্যত রিজিক আসতে বিলম্ব হচ্ছে, আল্লাহ আপনার তকদিরে যা লিখেছেন তা পাবেন। এরপরে ফাত্তাকুল্লাহ ওয়া আজমিউ ফিত তালাব, হাযা কুল্লু ইলাইকুম ওয়া লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউ রিজকান তাখুযুহু বিমা'সিয়াতিল্লাহ, তোমরা যেন এরকম না হয় রিজিক আসতে বিলম্ব হলে বাহ্যত তোমরা দেখছো বিলম্ব, আসলে তো বিলম্ব না, আল্লাহ যেভাবে লিখেছে ওইভাবে আসছে, তুমি যেন এরকম না করো, আল্লাহর নাফরমানি করে যেন রিজিকের অনুসন্ধান না করো, কারণ আল্লাহর কাছে যে ফজল আর অনুগ্রহ আছে তা আল্লাহ নাফরমানির মাধ্যমে পাওয়া যায় না। আচ্ছা, অনেক সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফর মাধ্যমে দেয় কিনা, কিন্তু এর ঠিকানা জাহান্নাম। তো আমরা সেদিকে নজরের জন্য না যাই, আমরা সব কোথায় থাকবো, হক পথে থাকবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। অন্য রিওয়ায়েতে দেখেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবুহু আজাল, রিজক বান্দাকে ওইভাবে তালাশ করে যেভাবে মৌত বান্দাকে তালাশ করে। কথাটা স্পষ্ট কিনা? আপনি মৌত ছেড়ে কোথাও পালিয়ে দিতে পারবেন? কোথায় পালাবে? আমেরিকা, রকেট, মঙ্গল গ্রহ হবে নাকি? আচ্ছা, এরকম হয় না কখনো কখনো মানুষ ওই বিমানের উপর মারা গেছে, এরকম হয়েছে? আপনাদের জানা আছে না? জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই জানার কথা। বিমানে বাচ্চা জন্ম হয়েছে, হয়েছে কিনা? তো তুমি যদি বলো একদম উপরে চলে যাবো, মৌত হবে না, হবে নাকি? আল্লাহ যদি আপনার মৌত লিখে রাখে মহাশূন্যে আপনার মৌত হবে, তাহলে আপনি ওখানে যাবেন, ওখানে আপনার মৌত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার মৌত লিখে রাখে, আপনি সাবমেরিনের সাহায্যে একদম সমুদ্রের অতল গভীরে চলে গেছেন, সমুদ্রের নিচে আল্লাহ লিখে রেখেছে ওই সাবমেরিনের ভিতরে আপনার মৌত হবে, ওখানে আপনার মৌত হবে, হয় কিনা এরকম? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যেভাবে তোমার মৌত তোমাকে অনুসন্ধান করে, তোমাকে তালাশ করে, ওইভাবে তোমার রিজিক তোমাকে তালাশ করে। যদি আমাদের ঈমান মজবুত হয় তো আমরা হারাম পথে যাব না, কারো মাল আত্মসাৎ করব না, কারো উপর জুলুম করব না, কারো সম্পত্তি ছিনিয়ে নেব না। আপনার পাওয়ার বেশি, গ্রামের বড় বড় কোনো সম্পদশালী মানুষ, পঞ্চায়েত প্রধান বা এরকম, হ্যাঁ, আপনি কি করলেন আরেকজনের জায়গা তাহলে কালকে আমাদের দিন রব্বুল আলামিন সাত তবক জমি দিয়ে, এই জমিনে সাত তবক জমি দিয়ে তার গলায় বেরিয়ে পড়াবে। বুঝতে পারছি? কেউ যেন এরকম না করে। আজকে আছে অনেকে তোমাকে তোমাকে হয়তো বিশ্বাস করে, তোমার কাছে আমানত রাখলো, পরে তুমি খেয়াল কি ভাই তোমার সাথে আমার সম্পর্ক হয়নি, এরকম হয় কেন? খবরদার, একদিন মরতে হবে। অন্যদিকে যদি তুমি মনে করো আমানতের খেয়ালত হয়ে যেতে পারে, তাহলে তুমি তাকে আগে আগেই বলো আমি বলো আমানত, এতে ওর আগ করলে কোনো নেই নাই। বুঝতে পারছেন? কেউ কেউ আমার কাছে এসে বলে আমার আমি আমার কাজ এটা আমার হতো, আমি ব্যস্ত মানুষ ধরে আমার কিনব, বুঝছেন? কেউ কেউ এসে আমার কাছে হয়তো সত্তর সমান না, আমার কাছে কেউ চায় না, বাই চান্স একজন দুজন এরকম, হ্যাঁ হয়তো ঋণ চাইব, আমি বলে দেবো না। তো স্পষ্ট করে বলে দিলেন মানুষের ভিতরে যদি কিছু না থাকে, হ্যাঁ পরে সামনে শুয়ে সে তোমার আশায় বসে থাকলে আরো মুশকিল। এর থেকে ভালো হলো একদম হয়তো না বলবে না, নাই রেহা দুইটা থেকে একটা। আচ্ছা, আরেকজনকে ধার দেয়া এটা সুন্নত নওয়াজি, ফজিলতের কাজ, কিন্তু তুমি যদি দেহো ওকে ধার দিলে আরো মুশকিল হতে পারে, দিও না। পরে এসে আমার কাছে এসে খবরদার এই পথ বন্ধ করে দেয়, আপনি আল্লাহর জাতির উপর ভরসা করি, আপনি যদি মনে করেন সে বিশ্বাসী ওকে দিন, ফি মুশকিলে আপনি যাবেন কোর্টে। কোথায় যাবেন? এখানে এসে বলতে, আমার কাছে এ বলতে, ওখানে আমি কি আমি দায়িত্বশীল নাকি? এটা হচ্ছে আইনের ব্যাপার, কোর্ট আইনের ব্যাপার, সত্যি আমি নাই। বুঝতে পারলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তোমাকে একটু সচেতন থাকতে হবে, আকিদা বিশ্বাসের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যদি আকিদা তোমার ঠিক না হয়, দশ বছর ঝোপ সেন্টারে, হজ সেন্টারে, তবুও বাংলাদেশে গেলে ওই বেদাতে আছে কিনা? এখানে বাংলাদেশ গেছি চার মাসের জন্য, বুঝছে, চার মাস বলে বাড়িতে যাবো না যতক্ষণ পর্যন্ত ওই ওদের সাথে তার দলের সাথে চল্লিশ দিন না ঘুরাবে, আছে কিনা? কেউ কেউ আছে মানে বউ বাচ্চার হক পরে তিন বছর চার বছর পর গেছে বাংলাদেশ গিয়ে, আগে চল্লিশ দিন আশি দিন ওখানে, তারপরে যায় বাড়িতে, আছে কি না? খবরদার এরকম হয় না। এরকম পাগলামি করো না। তুমি এখানে হালাল কামাই করছো, তুমি এখানে মজুদ সেন্টারে আসছো, ইলিম শিখছো, তুমি এখানে দাওয়াত প্রচার করো, হক প্রচার করো, তুমি হচ্ছে দায়ী। আর তোমার মধ্যে যদি বেদাত থাকে, 10 কোটি বছর যদি তুমি লাগিয়ে দাও বেদাত করে, কোনো ফায়দা হবে? এটা তো অসম্ভব। 10 কোটি বছর লাগাবে বেদা, কুল্লু বিদআ দালাল ওয়া কুল্লু দালালা ফিন্নার। আমি বলি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝতে পারছেন? আমিও ঘুরেছি এরকম, আমিও ঘুরেছি, রব্বুল আলামিন আমাকে হেদায়াত দিয়েছে, বুঝতে পারছেন? অনেক আগের কথা বলছি, আমার আকীদাও এরকম ছিল, আগে যেভাবে বলেছি কবর থেকে ফয়েজ পায়, এই জন্য কোনো মানুষ আমাকে বলতে আমি মিথ্যা বলেছি, যদি কেউ বলে তা সে জেদ করে বলছে, একদিন যেতে হবে কবরে, কালকে মরতে হবে কি আজকে আল্লাহ আলাম। তাই হক পে হক ছাড়বেন না, জাহান্নামের পথ পরিত্যাগ করুন, বেদাতি পথ তো কি জাহান্নামি পথ। আমি বললাম আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একদল একদল জান্নাত, বাকি সব কোথায়? আমি বললাম না আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমাকে বুঝ দিয়েছে, বুঝতে পারছো? কোরআন সুন্নাহ মজুদ, আল্লাহর কালাম মজুদ, তবু বলেন না তবু প্লিজ তবু, ব্যাপারটা বুঝতে পারছেন? তবু বলে কি না, হ্যাঁ কুল্লু তবু নেই, হক মানো না বিতু, হক স্পর্শ হয়ে গেছে আর তবু নেই। আপনাকে বললাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ঠিকই আছে, তবু হলো নাকি আপনার ইমান হবে? হ্যাঁ, তো যারা ইসলাম কবুল করে আন্তরিক বিশ্বাস সহকারে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ এক একা একক, তার কোনো শরীক নেই, সুবহানাল্লাহ। আপনি এখন একদম আত্মপ্রত্যয় নিয়ে মনে বিশ্বাস সহকারে বলতে হবে, বলবেন না এতদিন ছিলাম এখন কি করা যায় বললেই হয়, তো আপনি ইমানদার হন, তো আপনি আগে বিদাত করতেন, আল্লাহ বুঝ দিয়েছে, আগে শিরিক করতেন, আল্লাহ বুঝ দিয়েছে, এখন যদি বলেন না কি বলেন ভাই এতদিন যাব অত করতাম এখন হঠাৎ করে কিরকম ছাড়ি, তো আপনি মুসলমান হলেন না? আপনার আকীদা ঠিক হলো? আপনি কি মুওয়াহ্হিদ হলেন? ভালো করে যার ভিতরে অনুপরিমাণ শিরক থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আমি বললাম না আমার আল্লাহ বললেন, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শুন যুলমিন না কেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনলো আর ঈমানের সাথে বিন্দুমাত্র শিরকের সংমিশ্রণ করলো না, আর বিন্দুমাত্র, বুঝতে পারছেন? তাদেরই জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা, দুনিয়াতে নিরাপত্তা, আখেরাতে নিরাপত্তা, কবরে নিরাপত্তা, আর তারাই হলো হেদায়াত। তাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা এইসব বিধান তো মানবো, হালাল কামাই করবো ইনশাআল্লাহ, কিন্তু সবার আগে যেটা শিরিক থেকে যেন মুক্ত থাকে, বেদাত থেকে যেন মুক্ত থাকে, বিভিন্ন বিষয়ে আলোচনা ওগুলো শুনি, এমনি কিতাব বই পুস্তক পড়ি, অহেতুক সময় যেন নষ্ট না করি, ফেসবুক দেখে কিছুই নেই, বুঝলেন? দিনে আসেন, তরস্কাহে সামিল হন, কোরআন শিখুন, আমাদেরকে ভবিষ্যৎ জিন্দগি, আসল যে ভবিষ্যৎ জিন্দগি, সেই ভবিষ্যৎ জিন্দগি সম্পর্কে সবসময় চিন্তা ভাবনা করা দরকার, কি নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? যদি আপনি ভালো নিয়ে যান, যদি শিরিক থেকে মুক্ত থাকা অবস্থায় থাকে, আসল শিরিক থেকে মুক্ত থাকা অবস্থায় যদি আপনি যান, তাহলে আপনি আশা করবেন আলহামদুলিল্লাহ সব, আর সব করলেন, সালাত সিয়াম কিয়াম হজ যা করো সব করলেন, কিন্তু এর সাথে শিরিক নেই, শিরিক থাকলেন, শিরিক থেকে আপনি মুক্ত থাকলেন না, মারা গেলেন কি অবস্থা হবে, ঠিক না? তো আমরা নেক আমল করবো, কিন্তু আসল যে জিনিসটা হবে শিরিক থেকে আর বেদাত থেকে যেন মুক্ত থাকি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদেরকে মাফ করো, মা বাবাদেরকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে ঈমান বাড়িয়ে দাও, সংশোধন করিয়ে দাও, আয় আল্লাহ মুসলমানদের ইমান আমলের হেফাজত করো, আয় আল্লাহ বেদাতিদের উনিশ চতুর্থী, অসৎপুরদের উনিশ চতুর্থী, উনিশ চতুর্থী নাস্তিকদের উনিশ চতুর্থী, কাফির কুফফারদের উনিশ চতুর্থী, রাফিদি শিয়া গোষ্ঠীর উনিশ চতুর্থী। আল্লাহ তুমি মুসলমানদের, মুসলমানদের জানমালের হেফাজত করো, সিরিয়া সেই অবরুদ্ধ মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ যারা অবরোধ করে রেখেছে তাদেরকে আল্লাহ ওদের সমস্ত শক্তি তুমি দুরিশাত করে দাও, ওদের সমস্ত চক্রান্ত তুমি দুরিশাত করে দাও, আল্লাহ এদেরকে তুমি পাকড়াও করো, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুসলমানদের তুমি হেফাজত করো। ইয়া রাব্বি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।